بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي إذا السماء انشقت جاكن عكاش بدرنو هيبه وأذنت لربها وحقت ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়। এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাইরে নিক্ষেপ করিবে ও শূন্য গর্ভ হইবে এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে ইহাই তাহার করণীয়, তখন তোমরা পুনরুত্থিত হইবে। হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো, পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে। যাহাকে তাহার আমল নামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে তার হিসাব নিকাশ সহজেই লওয়া হইবে এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরিয়া যাইবে। এবং যাহাকে তাহার আমল নামা তাহার পৃষ্ঠের পশ্চাৎ দিক হইতে দেওয়া হইবে সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে। إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا شَتُ تَهَا شَجَنْ دَرْ مُدْدِ عَنَمْ دِ چِلِ إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورُ شَتُ بھابِتُ جَي شَي كَخُنُوِي فِرِيَا جَائِ بِنَا بَلَا إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا নিশ্চয়ই ফিরিয়া যাইবে, তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। আমি শপথ করি অস্তের আগের এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার এবং শপথ চন্দ্রের যখন ইয়া পূর্ণ হয় নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে সুতরাং উহাদের কি হইল যে উহারা ঈমান আনে না এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজদা করে না بل الذين كفروا يكذبون পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে والله اعلم بما يوعون এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ তাহা সবিশেষ অবগত فبشرهم بعذاب اليم সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার